মিনতার কম সব বিকন কিমন গোম ফৌজি জুস্ত পুরস খনো কে আকমাং গোম গপ জনি মিনতার কমে সব বিকন কিমন গো ফৌজিয়া জুস্ত পুরস খনো কে আকমাং গো গপ জনি।